أو من كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون. আপনারা জানেন যে ব্যক্তি আলোতে বাস করছে সেই ব্যক্তি তার মতো নয় যে অন্ধকারে বাস করছে, আলো আর অন্ধকার সমান নয়। সুতরাং যারা ইসলামের জ্ঞান সংগ্রহ করছেন বা আহরণ করছেন তারা তাদের মতো নয়, যাদের কাছে ইসলামের কোনো জ্ঞানই নেই তারা নিশ্চয়ই জ্ঞানী। আল্লাহ তাআলা এই কথা কোরআনে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। যদি কোন বিষয় তোমরা না জানো তাহলে আহলে যিকর অর্থাৎ ওলামা যারা জানেন তাদেরকে জিজ্ঞাসা করে নাও। আপনারা জানেন যে অজ্ঞানী বা অআলেম যারা ফতোয়া বাদী করে তাদের